আমর চালি গলা আখির নিদ চরে পিয়া মর চালি গলা আখির নিদ চরে তা বাট চাই বসিছি মুহি তা বাট চাই বসিছি মুহি কেবে সে ফেরিব ফগুণ নেই প্রিয়া মর চালি গলা আখির নিদ চরে আখির নিদ চরে সতে কেতে ভালো থিলা আমারি প্রেমর দিন তা কলরে সই সই কেতে দেখুথিলি জন আসিব কহি আসিল নাহি আসিব কহি আসিল নাহি লুহ মঝরে শ্রাবণ হই প্রিয়া মর চালি গলা আখির নিদ চরে আখির নিদ চরে মনে পড়ি যায় সিয়ে ওঢ়ণি উড়াইতে প্রজাপতি ধরিবাকু কেতে বুলুথিলা ধাই তাকু মুঝুরে রাতি মোসরে তাকু মুঝুরে রাতি মো সরে জহ্নকু মো প্রেম কাহানী কহি প্রিয়া মর চালি গলা আখির নিদ চরে হ্যাঁ প্রিয়া মর চালি গলা আখির নিদ চরে বাট চাই বসিছি মুহি তা বাট চাই বসিছি মুহি কেবে সে ফেরিব ফগুণ নেই প্রিয়া মর চালি গলা আখির নিদ চরে আখির নিদ চরে পানি মাগিলে ক্ষীর দৌচ চা মাগিলে কফি দৌচ তা মানে জানি গলি সতরে ম আজি কালি তমে মতে ভাল পাউচ ইস কোন কৌচ ম করি আগ কু পাত বক্কা হে হাউ बाजि जीवल धक्का के हाउले कणे कणे सम्राट का सेट नुआ एल्बम के हाउले गाड़ी अटकी जाऊ छी बेला गाड़ी मो जाऊ छी माते सिंदूर तारिणी भजन गोटा नडिया एतिरे झुलु छी झुलणा हालो फुलणा अनुसुया नाथंक नुआ भजन कला रंगिया राधा लो राधा तुम साको बाट पड़ी छी आधा नुआ भजन कंसा कबाट स्वाद ओ शुद्धता एहारो गुण घर को आनंतु निर्मल्य लुण।